السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مسلمان كرام বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী তাওহীদবাদী মুমিন মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাহে রমজানের সর্বশেষ জুমার জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যদিও জুমাতুল বিদা বলতে কিছু নেই, আমরা হাদিসে শুধু হাজ্জাতুল বিদা বিদায়ী হজ সম্পর্কে পাই। বিদায়ী হজ বলতে হাদিসে উল্লেখ আছে, জুমাতুল বিদা বলতে কোনো শব্দ হাদিসে উল্লেখ নেই। কিন্তু জুমার গুরুত্ব এমনি অনেক, তারপরে রমজানের শেষ জুমা, এটার গুরুত্ব আরো অনেক বেশি, যেহেতু শেষ দশকের গুরুত্ব হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা যাকাত সম্পর্কে আলোচনা করছিলাম, যেহেতু রমজান মাস একদিকে যেমন সিয়াম পালনের মাস, একদিকে তওবা ইস্তেগফারের মাহিনা, আর একদিকে এটা জেহাদের মাহিনা, একদিকে গরিব দুঃখীদের সহমর্মিতার মাহিনা, আর একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি আস্থাশীল প্রমাণ করার মাহিনা। যে কারণে রমজানুল করিমের বিকেল বেলায় যখন পানির পিপাসায় গলা শুকিয়ে আছে, আসরের নামাজের ওযু করার জন্য মুখে পানি দিয়েছে, একটু পানি গলার ভিতরে নিলে গলাটা ঠান্ডা হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় টের পাওয়া, সেই মুহূর্তেও এক আল্লাহকে ভয় করে এই মুখের ভিতর থেকে পানিটা গলার ভিতরে না দিয়ে ফিকে ফেলে দেয়। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব অবস্থায় ভয় করা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শুনেন, এই বিশ্বাস স্থির করার মাহিনা রমজানুল করিম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হাদিসে কুদসি, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফু মিনাল আশরাতি ইলা সাবইমিয়াতি দিফিন, বনি আদমের সব আমলগুলো দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। ইল্লা সওম, কিন্তু শুধুমাত্র সওম ছাড়া, কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন রোজা যেহেতু আমার জন্যই রাখা হয় এবং আমি নিজেই এর বিনিময় দান করব। আমি এটা আগে আলোচনা করেছি যে আমরা তো সালাত আল্লাহর জন্যই করি, হজ আল্লাহর জন্যই করি, যাকাত আল্লাহর জন্যই দেই, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন যে রোজাটা আমার জন্যই রাখা হয়, আমি এর বিনিময় দিব? কেন আমরা অন্যগুলো কি তোমার জন্য করছি না? হ্যাঁ, অন্যগুলো আল্লাহর জন্য করা হলেও অন্য উদ্দেশ্য থাকা স্বাভাবিক, সুযোগ আছে, কিন্তু সিয়ামের মধ্যে কোনো সুযোগই নেই। যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম না রাখে, তাহলে সে এমন গোপনভাবে সিয়াম ভাঙতে পারে যা দুনিয়ার কোনো ব্যক্তি টের পায় না। সেই সময়ও সে আল্লাহকে ভয় করে, এমনকি গলা পর্যন্ত পানি নিয়ে কুলি করে পানিটা ফেলে দিল, কার ভয়ে? ঈমানের চূড়ান্ত পরীক্ষা এটা। যেভাবে তুমি সিয়ামের বিকেল বেড়ায় মুখের ভিতরে পানি নিয়ে এটাকে গলার ভিতরে নাও নাই আল্লাহকে ভয় করে, এরকম মনে রাখতে হবে তুমি যে কোনো ক্ষেত্রে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছো, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, মিথ্যা বলছো, প্রতারণা করছো, ধোকা দিচ্ছ, যা কিছু করো সবগুলো ওই আল্লাহ তাআলা দেখেন যে আল্লাহকে ভয় করে তুমি পানি পান করো নাই। এই বিশ্বাস যদি একজন আর থাকে তাহলে সে বলতে পারে না যে টেবিলের নিচ দিয়ে দাও যেন কেউ না দেখে। এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে সে কারো ফাইল আটকাতে পারে না ঘুষের জন্য। আমরা তো ছিনতাইকারী মনে করে রাস্তায় যারা ডাকাতি করে ছিনতাই করে, বরং সবচেয়ে বড় ছিনতাইকারী হচ্ছে যারা সরকারি চাকরি করে অফিসে বেতন নিয়ে এরপরে মানুষের ফাইল আটকিয়ে লক্ষ লক্ষ টাকা যারা ছিনতাই করে, তারা সবচেয়ে বড় ছিনতাইকারী, ওরা সবচেয়ে বড় ডাকাত। এদের ভয় করা উচিত সিয়ামের মাধ্যমে। একদিকে সিয়াম এই দুনিয়াদারদের লোভীদেরকে শিক্ষা দিচ্ছে, আর একদিকে ইসলামকে যুগে যুগে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোক হচ্ছে শাসক গোষ্ঠী, যারা আল্লাহর বিধানকে কোনো যুগই বরদাস্ত করে নাই। নবীদের সংঘর্ষ হয়েছিল এই শাসকদের সঙ্গে যুগে যুগে। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড, তখন ফেরাউন শক্তি দাঁড়িয়ে গেল, রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তৎকালীন সরকারি শক্তি রাজনৈতিক শক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ফেরাউনের শক্তি দাঁড়িয়ে গেল, নমরুদের শক্তি দাঁড়িয়ে গেল। এমনি ভাবে আমাদের নবীজি যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, তখনও মক্কার যারা শক্তিশালী ক্ষমতাশালী ছিল, রাজনৈতিক যারা লিডার ছিল, তারা বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বোঝা গেল যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে একদল শাসক গোষ্ঠী, যারা নিজেদের সার্বভৌমত্ব এবং নিজেদের কমান্ড, নিজেদের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধানকে বাতিল করেছে। আল্লাহর বিধানকে বাতিল করে আল্লাহর জায়গায় নিজেরা আল্লাহ হয়ে এরপরে আল্লাহর বিকল্প আইন তৈরি করেছে, এ হলো একদল শাসক গোষ্ঠী। আপনারা অনেকেই মনে করেন যে আমরা তো মুসলমান, মক্কার লোকেরা মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না। জেনে রাখবেন, মক্কার লোকেরা যেই মূর্তি পূজা করত সেই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর বিধানকে বাতিল করার। সেই মূর্তি কোনোদিন নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক দাবি করে নাই, সেই মূর্তি কোনোদিন আর একটা মূর্তিকে তৈরি করতে পারে নাই, সেই মূর্তি কোনো মূর্তিকে হেফাজত করতে পারে নাই, যেমন পারে না বর্তমান যুগের মূর্তিগুলো। কিন্তু আমরা এমন একদল মূর্তি তৈরি করে সংসদে পাঠাচ্ছি যেই মূর্তিগুলো যে হুকুম দেয় আমরা পালন করি, এর নাম ইবাদত। ইবাদত মানেই হচ্ছে যার হুকুম পালন করা হয়, আনুগত্য করা হয়। এই লোকগুলো নিজেরা সার্বভৌম ক্ষমতার দাবি করে মানে আল্লাহ হয়ে যায়, এরপরে ওইখানে বসে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে নিজেরা রব হয়ে যায়। আইন কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র তারা জানবেন, আইন বলা হয় সার্বভৌমত্বের কমান্ডকে, যার ক্ষমতা আছে তার হুকুমটাকে আইন বলা হয়। আপনি একটা কারখানার মালিক, 10 লক্ষ কর্মচারী আপনার আছে অধীনে, আপনি যেহেতু মালিক আপনি হুকুম দিলে কার্যকর হবে। আপনার কারখানায় আমার কোনো ক্ষমতা নাই, আমার হুকুম দিলে কাজ হবে কিছু? এজন্যই যে কোনো গণতান্ত্রিক দেশ জনগণকে বলে যে তোমরা সমস্ত ক্ষমতার মালিক, আমাদের রাষ্ট্রীয় সংবিধানে আছে 7-1, এখন নতুনটায় কত আমার জানা নাই, আগেরটায় আছে 7-1, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তার মানে আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছে করো ক্ষমতা ছিনিয়ে নাও, অত ইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো, অত জিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো অপমান করো, বিয়াদিকাল খাইরু, সমস্ত মঙ্গলের চাবি কাঠি একমাত্র আল্লাহ তোমার হাতে। কার হাতে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ। আপনি বলবেন যে আমরা তো আল্লাহকে সমস্ত ক্ষমতার মালিক মানি, মানে দেশের ক্ষমতার মালিক জনগণ, এইটা বলি আমি। এইবার ভালো জায়গায় আসছেন আপনি। ফেরাউন এই অর্থেই নিজেকে রব দাবি, আল্লাহ দাবি করেছিল। ফেরাউন নিজেকে আসমানের আল্লাহ দাবি করে নাই, তাহলে তাকে কেউ মানত না। ফেরাউন দাবি করেছিল, আলাইসালি মুলকু মিসরিন হাজা, কোরআন স্পষ্ট আছে এই মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি নই। তাহলে বোঝা গেল এখনো যারা এই জনগণের সার্বভৌম ক্ষমতার মালিক, এরপরে ভোটের মাধ্যমে হস্তান্তর করে সেই ভোটের মাধ্যমে সংসদে পাঠাইল, এবারে দেশের জনগণের যত ক্ষমতা সেই ক্ষমতার মালিক হলো কয়েকজন এমপি, এবারে তারা সার্বভৌম ক্ষমতার মালিক, মানে তারা আল্লাহর আসন দখল করেছে। এরপরে আপনি যদি বলেন যে না এটা মানব না, আমি বলি তাহলে দ্বিতীয় নাম্বার কাজটা করে কি, ওরা যদি ওখানে বসে কোন আইন তৈরি করে, কারেন্টের বিল কত হবে, রাস্তার ট্যাক্স কত হবে, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু যখন দেখলাম ওই লোকগুলো ওখানে বসে আল্লাহর আইনকে বাতিল করে, যেটা যেটা ওদের মতের সঙ্গে মিলে না সেখানে আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা বিকল্প আইন তৈরি করছে, তখন আর কোনো সন্দেহ থাকা উচিত নয় যে এই লোকগুলো নিজেরা আল্লাহর আসন দখল করেছে। এরপরেও যারা ওদের ওকালতি করেন, আজকে রমজানের শেষ জুমায় ভালো করে বুঝে রাখেন, ঈমানটাকে তাজা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, এই চুই বন্ধ করতে হলে ওদের হাত কেটে ফেলে দাও। আইনটা কার? এই আইন আপনারা আস্তে আওয়াজ করবেন মসজিদের ভিতরে, আপনারা শুনে থাকবেন খালি, আল্লাহর আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন। এই আইন যদি আজকে কার্যকর থাকতো তাহলে ঈদের বাজারে টাকা ছিনতাই করার সাহস কারো থাকতো? কিন্তু আল্লাহর আইনকে এখানে বাতিল করে দিয়েছে, হাত কাটা যাবে না, এটা বর্বর আইন। এরপরে জেল আর জরিমানা তার বিকল্প তৈরি করলো। এবারে বোঝা গেল আল্লাহর আইনকে বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করেছে, কোরআনের বিধানকে বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করেছে, তারা নিজেরা আল্লাহর আসন দখল করেছে। এদের কোন হুকুম যারা মানবে তারা মুসলিম হতে পারে না। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন কোরআন স্পষ্ট আয়াত, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আজকে যারা সুদের লাইসেন্স দিয়ে বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, যত ব্যাংক আছে তাছাড়া ইসলামী ব্যাংকের নামে যেগুলো চলে সেগুলো তো ওই ব্যাংকেরই অধীনে, এই সবগুলোতে যারা সুদের লাইসেন্স দিয়ে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করছে তারা কার আসন দখল করেছে? এমনি ভাবে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোদের দেশের নারীদেরকে ধর্ষণ করে, চিন্তাই করে, ঠিক আছে বিধান আছে, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ার ব্যভিচারী পুরুষ হোক আর নারী হোক, অবিবাহিত হলে ওদেরকে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাঁদরগুলোকে ধরে আনো, গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, রেডিও টেলিভিশনে প্রচার করে ওগুলোকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও, যারা দেখবে আর যারা শুনবে জীবনে যেন জেনা ব্যভিচারের নামটা মুখে উচ্চারণ করতে না পারে। এরকম যদি এই বিধান কার্যকর থাকত তাহলে কি এই দেশে এত নারী ধর্ষণ হতো? কিন্তু এখানে আল্লাহর আইনকে বাতিল করে দিয়েছে, এমনি ভাবে পদে পদে আল্লাহর বিধানকে বাতিল করে দিয়েছে। এক জায়গায় দুই জায়গায় আমি বললে অনেকগুলো বিষয় আছে, একদিকে শাসক গোষ্ঠী আল্লাহর বিধানকে বাতিল করে নিজেরা আল্লাহর আসন দখল করেছে, আর দুই নাম্বার হচ্ছে একদল যাজক শাসক আর কি, এই কথাটা আমার না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে মাদ্রাসায় যারা পড়েছেন, তালিমুল মুতাআল্লিম নামক কিতাবে আছে, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা, কয় প্রকার? এক প্রকার শাসক, আর এক প্রকার ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, এক প্রকার আলেম যাজক। যে আলেমরা ওই শাসকদের পা চাটা গোলামি করে আল্লাহর বিধানকে পরিবর্তন করে ওদেরকে খুশি করার জন্য আল্লাহর কালামের কিছু অংশকে গোপন করে, কিছু অংশকে বিকৃত করে ওদের চাহিদা মতো ফতোয়া দিয়ে দেয়, এরা যুগে যুগে আল্লাহর দিনকে পরিবর্তন করেছে, এখনো তার ব্যতিক্রম নয়। এই লোকগুলো সেই মক্কার মূর্তির স্থান দখল করেছে, একদল শাসক যেমন দখল করেছে এরাও দখল করেছে। আপনি কোরআন শরীফ পড়লে বুঝবেন, আমি প্রায় বলে থাকি আমার যুগের মানুষের ধারণা হচ্ছে আমরা মুসলমান কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর মক্কার লোকেরা কাফের ছিল এজন্য যে আল্লাহকে বিশ্বাস করত না, ডাহা মিথ্যা কথা। মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস না করলে তারা খানায় কাবা তৈরি করলো কি জন্য? মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস না করলে আল্লাহর নবীর আব্বার নাম আব্দুল্লাহ হলো কি করে? মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস না করলে আল্লাহর ঘরে তার তওয়াফ করতো কেন, হজ করতো কেন? কোরআন স্পষ্ট বলছে, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোরআন আরো বলছে, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ তারা আগেও বিশ্বাস করত, দোষটা ছিল কোন জায়গায়? মূর্তি পূজা করতে। এই তো কথা, মূর্তি কেন পূজা করত তাও কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলবে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই দেবদেবী এবং মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে ইবাদত করি না, বরং এদেরকে একমাত্র একটা উদ্দেশ্যে ইবাদত করি, এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে। কোরআনে আরো বলছে, হাউলা ইশফাউনা ইনদাল্লাহ, এই দেবদেবী মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী। ও আমার জাতি, যেরকম ভাবে মক্কার কুফফাররা দেবদেবী আর মূর্তিদেরকে ভায়া মনে করত, মাধ্যম মনে করত, আমার জাতি সেই জায়গায় জীবিত মূর্তি দামি পীর নামে একদল জীবিত মূর্তিদেরকে, মাজারওয়ালাদেরকে সেই মূর্তির স্থানে বসাইয়া এদেরকে মাধ্যম রূপে বিশ্বাস করে, তারপরে আল্লাহকে বিশ্বাস করে। এই পীরগুলো বইতে লিখে দিয়েছে আল্লাহকে পাইতে হলে কোনো মাধ্যম ছাড়া পাওয়া যাবে না। এই পীরদের কবিতা আছে, না কিতাবুন সে নওয়াজুন সে নজর সে পয়দা, দিন হোতা হায় বুজুর্গোঁ কে নজর সে পয়দা। তোমার কোরআন দি হবে না, কিতাব দি হবে না, বুজুর্গ নজর দিলে, তাওয়াজ্জু দিলে দিন পয়দা হয়ে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী আবু তালেবকে সারা জীবন নজর দিলেন, দোয়া করলেন, সারা জীবন দাওয়াত দিলেন যে আবু তালেব নবীর পক্ষে সারা জীবন কাজ করলো, আবু তালেব মৃত্যুর সময়ও আল্লাহর নবী পাশে গিয়ে বলছেন, চাচা আবু তালেব সারা জীবন আমার পক্ষে রয়েছ, সারা জীবন আমার উপকার করেছ, তিন তিনটা বছর পর্যন্ত অবরুদ্ধ রয়েছ, খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আশফা লাকা, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া দরকার নাই, এতটুকু আমি তোমার জন্য আল্লাহ থেকে মাফ করাই নিতে পারবো, কিন্তু অসাধু লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে বলতেই হবে। আবু তালেব বলেছিল, আবু তালেব বলে নাই, না বলে মারা গেল। মৃত্যুর পরেও আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমার এই চাচার জন্য দোয়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হবে। মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, সূরা কসাসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার আত্মীয়, আপনার আপনজন, আপনি ইচ্ছে করলে তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আর কোন ওয়াজের দরকার নেই মুমিনদের জন্য, এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, নামাজে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কার কাছে হেদায়েত চাওয়া হচ্ছে? কোন ভাই আমার দোয়া আছে? ইয়াকা নাবুদু, নামাজে দাঁড়িয়ে প্রত্যেক নামাজে এই সূরা পড়তে হয়। কেন? এমন একটা সূরা যেই সূরা না পড়লে সালাত হয় না, যেই সূরার এত গুরুত্ব। কেন? যেহেতু এই সূরার মধ্যে বলা আছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, আমি কোন খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, মাজার বাবার গোলাম না, লেংটা বাবার গোলাম না, পীর বাবার গোলাম না, ইমাম সাহেবের গোলাম না, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? এবারে আল্লাহ বলছেন কি সাহায্য চাও? চকলেট চাও? বাচ্চারা চকলেট চায়, কলা চায়, আল্লাহ শিখাচ্ছেন যারা এইগুলো চাইও না, আমার কাছে সবচেয়ে বড় দামি জিনিস চাও, ইহদিনাস সিরাতাল সিরাতে মুস্তাকিম চাও, আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা। সোজা রাস্তা কয়টা হয়? একটা না হাজার হাজার? সরল রেখা একটা, বক্র রেখা হাজার। আল্লাহকে পাওয়ার রাস্তা একটা, সেই রাস্তার নাম সুন্নাতুর রাসূলিল্লাহ, তরিকাতুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের তরিকায় চলতে হবে। এছাড়া যত তরিকা আছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো যত রকম তরিকা তৈরি হচ্ছে, আল্লাহর নবীর যুগে এই তরিকার জন্ম হয় নাই, সাহাবীদের যুগে এই তরিকার জন্ম হয় নাই। আল্লাহর নবী পরিষ্কার করে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপর আছি, যেই পথের উপর আছি, এই পথে যারা চলবে একমাত্র তারা নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। ভাইরা আমার, এখানে ঢুকানো হয়েছে মাধ্যম, এখন আবার কত সুন্দরভাবে শিখানো হয়। আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি, আমার কলব, আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে মোতাবজ্জ আছে, পীর সাহেবের ভাইয়া মাধ্যমে তার পীর, তার পীর হইয়া তারপর আল্লাহর দিকে। আমি আপনাদেরকে কোরআনের হাওয়ালা দিয়ে বলছি, সূরা ফাতিহা সকলের মুখস্থ আছে, এইখানে যখন আপনি বলছেন ইয়াকা নাবুদু, কামানি তোমারই ইবাদত করি, তুমি আল্লাহকে সম্বোধন করে বলা হচ্ছে, কোন ভাইয়া মাধ্যম আছে? হজের সময় কোন ভাইয়া মাধ্যম থাকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরা বলতে বলতে চলে, আল্লাহ কানা তোর লাব্বাইক শুনবো না, আগে বল তোর মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা, তোর কলবে কোনো গাজা বাবা আছে কিনা। তখন হাজি সাহেব বলে, না না কেউ নাই, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আমার মনের মধ্যে কোনো শরীক নাই, কোনো খাজা বাবা নাই, কোনো গাজা বাবা নাই, কোনো পীর বাবা নাই, কোনো গায়রুল্লাহ নাই, সবগুলোকে উৎখাত করে আল্লাহ লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নাই, অংশীদার নাই, সব বাতিল করে আমি একমাত্র তোমার দিকে রুজু হচ্ছি। কার দিকে? রমজানের বড় শিক্ষা এইটা, এই জন্য বলছি, আল্লাহ এই জন্যই বলেছেন যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। কেন আল্লাহ অন্যগুলো তোমার জন্য করি না? হ্যাঁ অন্যগুলো তোমার জন্য করি, কিন্তু ওখানে অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে, লৌকিকতা হতে পারে। কিন্তু রোজা রেখে ওই গলার ভিতরে পানি নিয়েও বিকেল বেলা আসরের সময় উজু করতে গিয়ে পানিটা ফেলে দেয়, ওইখানে পানি পান করলে দুনিয়ার কোন লোক দেখতে পারে না, তারপরেও পানিটা গলদ না করে না গিলে তুমি যে ফেলে দিয়েছো কাকে খুশি করার জন্য, ওই সময় আল্লাহকে যেরকম তুমি ডাইরেক্ট দেখে বিশ্বাস করো, এরকম বিশ্বাস নিয়ে জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করবে, এই শিক্ষা দেওয়া হচ্ছে রমজানের বড় শিক্ষা। এই রমজান যাকাতের মাস, গরিব দুঃখীদের সহমর্মিতার মাস। যাকাত খালি রমজানের ফরজ তা না, কিন্তু রমজানের দিনে সব বেশি হয়, আমরা সেজন্য আলোচনা করছিলাম যাকাতের ফজিলত কি, না দিলে ক্ষতি কি, এগুলো আমরা আগেই ফবল আলোচনা করেছি গত জুমাতে, এবং আমার যাকাতের বই বের হয়ে গেছে, যাকাতের দ্বিতীয় পর্বে গত জুমার আলোচনা পাবেন সব। আজকে আলোচনা ছিল যে এবারে যাকাতের নিসাব কি, কারা এর হকদার, কোন কোন মালে যাকাত আসবে না আসবে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করা, এর মাধ্যমেই একমাত্র সম্ভব পৃথিবীর এই পার্থক্য মিটিয়ে দেওয়া, দারিদ্র বিমোচন করা, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মাখলুকাত সৃষ্টি করেছেন, রিজিকের দায়িত্ব কার? বারো পারার প্রথম নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের দায় দায়িত্ব আল্লাহর উপরে নয়। পৃথিবীতে যত রকম বিচরণশীল জীব আছে সমস্ত জীবের রিজিকের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। আপনি একশো মেহমান দাওয়াত দিলে খাবার তৈরি করবেন কয়জন? আর পঞ্চাশ জনার নাকি? আপনি যেরকম একশো মেহমান দাওয়াত দিলে একশো জনার তো তৈরি করবেনই, কিছু বেশিও করেন। আল্লাহ তাআলা দুনিয়ায় লোক পাঠান, আল্লাহ কি রিজিকের ফয়সালা করেন না? তাহলে রিজিক যায় কোথায়? আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে তৈরি করে দিয়েছেন এই সম্পদগুলো, কিছু লোককে বেশি দিয়েছেন, কিছুকে কম দিয়েছেন, এর কারণটা আমরা কতবার আলোচনা করেছি। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এই ধনীদের মালের মধ্যে গরিবের অধিকার রয়েছে। কোরআন বলছে আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে বঞ্চিত এবং প্রার্থীদের অধিকার রয়েছে। অধিকার যখন আয়াত নাজিল হয়ে গেল তখন ওই জাহিলি যুগের যারা ঋণের কারণে নিষ্পেষিত হচ্ছিল, সুদে জর্জরিত ছিল, তারা বলল অধিকার? হ্যাঁ অধিকার। বলে তাহলে অধিকার কিভাবে আদায় করা যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ছায়াতলে চলে আসো। লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাল উদ্বোধন করছেন, ইসলামী স্টেট ব্যাংক উদ্বোধন হচ্ছে, মদিনার বাইতুল মাল উদ্বোধন করার সময় আল্লাহর নবী এমন এক ভাষণ দিলেন যেই ভাষণ পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোন অর্থনীতিবিদ কোন রাজনৈতিক লিডারের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন আলা মান তারাকা মালান ফালিহালিহি, শুনে রেখো যেই ব্যক্তি আজকের থেকে কোন সম্পদ রেখে মারা যাবে, মাল রেখে মারা যাবে, আমি সেখানে কোনো ভাগিদার হব না, সেটা ওয়ারিশ সূত্রে তার সন্তানরা তার আত্মীয় স্বজনরা পেয়ে যাবে। কিন্তু জেনে রাখো অমান তারকা দাইনা নাও দয়ান, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, ঋণ রেখে মারা যায়, অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, আজকের থেকে আমি খলিফাতুল মুসলিমিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, যত অসহায় স্ত্রী সন্তান থাকবে, এতিম বিধবা থাকবে, আমি তাদের সমস্ত খোরপোষ, তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার নিজের স্কন্ধে তুলে নিলাম। আছে কোন পৃথিবীর লিডার, পৃথিবীর ইতিহাসে কোন রাজনীতিবিদ অর্থনীতিবিদ এমনটা বলবে? এজন্য মনে রাখতে হবে ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করলে, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করলে এই পৃথিবীতে আর কোনো গরিব থাকতেই পারে না। যাকাত আল্লাহ কেন ফরজ করেছেন তার একটা বড় কারণ বলেছেন কোরআনুল কারিমের সূরা হাসরের সাত নম্বর আয়াত, আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে তোমাদের ধনীদের কাছে গুটি কয়েক লোকের কাছে সম্পত্তি কুক্ষিগত না হয়ে যায়, সেজন্য তোমাদের মালের মধ্যে গরিব, প্রার্থী, এতিম, আত্মীয় স্বজনদের অধিকার রাখা হয়েছে। স্পষ্ট আয়াত, অধিকার, এই অধিকার আদায় করতে হবে, আদায় করতে হবে আল্লাহর নির্দেশ মোতাবেক। আন্দাজে হিসাব না করে দিয়ে দিল লামসাম দেওয়া, এর দ্বারা যাকাত আদায় হবে না। যাকাত হচ্ছে নির্দিষ্ট মালের ভিতরে নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্দিষ্ট পরিমাণ একটা মালের অংশ যেটা গরিবদেরকে দিতে হবে, আটটা খাতে ব্যয় করতে হবে। এই যে অংশটা, এটা আপনি হিসাব না করে আন্দাজে দিলে দানের সব পেতে পারেন ঠিকই, কিন্তু এটা যাকাত আদায় হবে না। এটা পরিষ্কার হয়ে গেল। যাকাত দেওয়ার সময় কাকে কাকে দিবেন সে বিষয়ে আমরা একটু আলোচনা পরে করছি। দেওয়ার সময় এটা বলা দরকার নাই, আপনি যখন নিশ্চিত অমুকে যাকাত খেতে পারে তখন আপনার নিয়ত থাকলে আমি যাকাত দিলাম, তাকে বলার দরকার নেই। এমনকি যদি যাকাতের মাল নিলে সে লজ্জা পাবে, তাহলে তাকে আপনি জানেন যেহেতু সে যাকাতের উপযুক্ত, আপনি বলতে পারেন যে এটা হাত পাকে হাদিয়ে দেওয়া হলো, তাতেও যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি কারো কাছে টাকা পান, পাওনা আছেন, সে ঋণী, আপনি তাকে মাফ করে দিলেন যাকাত হিসেবে, এতে যাকাত আদায় হবে না। যাকাতের জন্য নিজের মালিকানার থেকে আরেকজনকে মালিক বানাইয়া দিতে হবে, তারপরে যাকাত আদায় হবে। যাকাত ফরজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো লোকটা মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের উপরে যাকাত ফরজ না। বর্তমান যুগে যত নাস্তিক মুরতাদ আছে অথবা বেনামাজি আছে, নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত না পড়ে সে মুসলমান থাকে না। মাঝে মধ্যে দুই ওয়াক্ত না পড়লে আমি তাকে কাফের বলি নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিরান, যেই ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছে করে তরক করলো, সে ব্যক্তি ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল, কুফুরি করলো, কুফুরি করলো, একটা কুফুর জমা করলো, দুইটা কুফুর জমা করলো, দৈনিক পাঁচটা কুফুরি করলো, মাসে কয়টা করলো, বছরে কয়টা করলো, জীবনের 50-60 বছর নামাজ পড়ে নাই, কত কুফুরি করলো ওই বেটা, একটা দুইটা টাকা জমা করতে করতে একজন লোক টাকা ওয়ালা হয়ে যায়, ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে, কুফুরি জমা করতে করতে কাফের ওয়ালা হয়ে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। ওর বউ যদি নামাজ পড়ে ও বেনামাজি হয়, বিয়া থাকবে না, মরলে পরে জানাজা হবে না, মুসলিমের জন্য জানাজা, ওর জন্য জানাজা নাই, ও যদি মরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এজন্য আমি এই আমার বক্তব্য যাদের কানে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, সবাইকে আমি সাবধান করছি, বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে, ইমামদেরকে বলবো, যদি কোনো মহল্লায় চিহ্নিত বেনামাজি মারা যায়, আল্লাহর হস্তে তোমরা ওর জানাজা বাতিল করে দাও, ওর জানাজা পড়ার অধিকার নাই। ভাইরা আমার, এজন্য ইসলামের যে কোনো বিধান কার্যকরের জন্য প্রথম শর্ত মুসলিম, এক নম্বর মুসলিম ছাড়া অমুসলিমের উপর যাকাত ফরজ নাই, দুই নম্বর স্বাধীন কৃতদাস এর উপরে যাকাত ফরজ হয় না, বিস্তারিত এখন বলবো আজকে। এরপরে তিন নম্বর হচ্ছে মালিকে নেসাব, মালিকে নেসাব হচ্ছে, এটা আমি একটু পরে আলোচনা করছি, নেসাব কাকে বলে, মালিকে নেসাব কি। চার নম্বর হচ্ছে মালের উপরে পূর্ণ দখল থাকতে হবে, পূর্ণ দখল মানে যে মালটা আপনার পূর্ণ নিয়ন্ত্রণে। সুতরাং আপনি সরকারি চাকরি করেন বা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, বাধ্যতামূলক একটা অংশ কেটে রেখে দেয়, সরকারি প্রভিডেন্ট ফান্ড আছে বা এরকম আরও যদি কোনো বিষয় থাকে, এটা যেহেতু আপনার দখল নাই, আপনি ইচ্ছে করলেও এটা না দিয়ে পারছেন না, এই জন্য এটার উপরে যাকাত নাই। কারণ যাকাত শর্ত হলো পূর্ণ দখল থাকতে হবে মালের উপরে, ওখানে পূর্ণ দখল নাই বিধায় ওর উপর যাকাত ফরজ না। ওটা আপনি যখন পাবেন, পাওয়ার পরে আগের থেকে যদি যাকাত আপনার উপর ফরজ থেকে থাকে, ওটা যোগ হয়ে তার যাকাত দিতে হবে। আর যদি আগের থেকে যাকাত ফরজ না থাকে, তাহলে ওখান থেকে আপনার হিসাব করে নেসাব পরিমাণ হলে এক বছর গেলে যাকাত দেওয়া ফরজ। এখানে আরো একটা কথা উল্লেখ করে দেই, পাওনা টাকা আপনি কারো কাছে পাবেন, এই পাওনা টাকার যাকাত দেওয়া লাগবে কিনা, এক্ষেত্রে পাওনা দুই রকম। একটা হচ্ছে এমন পাওনা টাকা যে টাকা পাওয়ার আশা আছে, কালবাহানা করবে না, এটার যাকাত দিতে হবে। আর একটা হচ্ছে যে পাওনা টাকা পাওয়ার কোনো আশা নাই, একেবারে নিরাশা। এইখানে দুই রকম মত আছে, এখন যাকাত দেওয়া ফরজ না, তবে যখন পাবেন তখন কি খালি ওই বছর থেকে জাকাত দিলেই চলবে, না পিছনের যে কয় বছর গেল তারও জাকাত দিতে হবে, কোনটা? বেশিরভাগ আলেমদের মত হচ্ছে, বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী, যে এই বিগত বছর যত গেল তারও জাকাত দিতে হবে। কিন্তু অন্য আলেমদের বক্তব্য হচ্ছে না, যেহেতু এটা পাওয়ার কোনো আশাই ছিল না, পূর্ণ দখল ছিল না, সুতরাং জাকাত ফরজ হয় নাই, যখন পাইল ওই বছরের জাকাত দিলেই চলবে। আমার ব্যক্তিগত মত এটাই, কারণ হচ্ছে এই, একজন লোক টাকা পাইবে 1,00,000 টাকা, আমি পাবো একজনের কাছে, সে 50 বছরের টাকা দেয় নাই, 50 বছর পরে আমি টাকাটা পাইলাম, এখন যদি বিগত দিনের জাকাত দিতে যাই তাহলে আমার ওই 1,00,000 তো দিতেই হবে, আরো ধার করে টাকা দিতে হবে, ঠিক কিনা? তাহলে এই রকম বিষয়গুলো মনে রাখতে হবে। এরকম ভাবে আপনি টাকা যা আপনার দখলে আছে, আপনার ব্যাংকে জমা আছে, বিমায় জমা দিয়েছেন, এরকম ভাবে আপনি পাওনা আছেন, যে পাওনা আশা আছে এগুলোর জাকাত দিতে হবে। এরকম আপনি জমা করছেন সঞ্চয়ী টাকা, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যারা সুদে টাকা রেখেছেন, ব্যাংক বিমা ইত্যাদি, ওখানে আপনি যে টাকা জমা করেছেন ওইটার জাকাত আসবে, আর যেটা ওরা সুদ জমা করছে ওটার আপনি শরীয়ত সম্মত ভাবে আপনার বৈধ না, আপনি ওটা নিয়ে কাউকে সওয়াবের নিয়ত ছাড়া আপনি ওটাকে ফেলাই দিবেন, কাউকে দান করে দিবেন, এই জন্য ওটার উপরে কোনো জাকাত নাই, জাকাত আসবে মূল টাকার উপরে। এবারে ঋণ, আমাদের দেশে এটা তো প্রসিদ্ধ, ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের মালের থেকে যে পরিমাণ সে ঋণী, এই পরিমাণ হিসাব থেকে বাদ দিয়ে বাকি মালের জাকাত দিবে। মনে করুন আপনার টাকা আছে 1,00,000,000, আপনি ঋণী আছেন কারো কাছে 5,00,000 টাকা, আপনার কাছে পাবে, আপনি তাহলে 5,00,000 টাকা বাদ দিয়ে 95,00,000 টাকার জাকাত হিসাব করে দিয়ে দিবেন। এখন ঋণ দুই রকম, একটা হচ্ছে ঋণটা কেন করলো, ঋণ করলো নিজের মৌলিক কোনো প্রয়োজন মিটাবার জন্য, থাকার বাড়ি করার জন্য বা ব্যবহারের গাড়ি করার জন্য, এরকম লুঙ্গি কাপড় চোপড় আসবাবপত্র কেনার জন্য, হাওয়ায় যে আসলিয়া মৌলিক প্রয়োজন মিটানোর জন্য যদি কোনো ঋণ করে থাকে, ওটা স্বল্প মেয়াদি হোক দীর্ঘমেয়াদি হোক, ওইটা পুরোটা বাদ দিয়ে তারপরে যে মাল থাকবে তার জাকাত দিবেন। মনে করুন আপনি 50,00,000 টাকার মালিক এখন, কিন্তু আপনি আপনার মৌলিক প্রয়োজনের কারণে আপনি 10,00,000 টাকা ঋণ করেছেন, তাহলে ওই 10,00,000 টাকা বাদ দিয়ে 40,00,000 টাকার জাকাত দিবেন। কিন্তু এখন আছে বড়লোকদের ঋণ, আমার দেশে যত বড়লোক যে তত ঋণী, কলকারখানা করার জন্য ঋণ করে, এই ঋণের কি হবে? এই ঋণ যদি বাদ দেওয়া হয় তাহলে দেশের বড়লোকদের উপরে কারো উপর জাকাত ফরজ হবে না, সবচেয়ে গরিব আর জাকাত খাইতে পারবে, এরা গরিব। এজন্য শরিয়াতের মাসলা হচ্ছে এই, বর্তমান যুগের জাকাত ফোকাহা একরাম, ইসলামী অর্থনীতিতে যারা পারদর্শী, তাদের বক্তব্য হচ্ছে এই, এই ক্ষেত্রে ঋণ দুই রকম, একটা হচ্ছে মনে করেন 10,00,000 টাকা এনে সে কলকারখানা করলো, এরকম ভাবে আরো কিছু জিনিস করলো, বাড়ি করলো, কলকারখানা করলো, এই যে কলকারখানা করলো এগুলো তো ঋণ থাকলেও তার বিকল্প মাল আছে, এই ঋণগুলো কাটা যাবে না, যেহেতু আপনি ঋণ পরিশোধ করতে না পারলে আপনার ওই মাল ব্যাংক নিয়ে নেবে, যেখান থেকে ঋণ করেছেন তারা ওটা দিয়ে পরিশোধ করে নেবে, সে কারণে যেই সমস্ত ঋণের এগেনিস্টে, যে সমস্ত ঋণের বিপরীতে আপনার সম্পত্তি আছে, ঋণ করে কলকারখানা করেছেন, এইগুলো এইগুলো ঋণ বাদ যাবে না। এরপরে হলো যে সমস্ত ঋণ এরকম না, কাঁচামাল ক্রয় করেছে, মনে করেন 10,00,000,000 টাকা ঋণ করে 5,00,000,000 টাকা দিয়ে কলকারখানা করেছে, আর 5,00,000,000 টাকা দিয়ে সে কাঁচামাল উৎপন্ন করবে যেগুলো তৈরি করেছে, এক্ষেত্রে ওই মালের উপরে জাকাত আসবে বাজার দর হিসেবে। এগুলো আর একটা বিষয় ঋণের বিষয়গুলো। এরপরে কিছু ঋণ আছে এরকম যে মৌলিক প্রয়োজন মিটাবার জন্যই, কিন্তু মৌলিক প্রয়োজনের মধ্যে আবার ব্যবসা বাণিজ্য করার জন্য, তো এই ব্যবসা বাণিজ্য করার জন্য যেগুলো আসবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিস্তিওয়ারি যেগুলো আছে, এই বছর যেই পরিমাণ ঋণ আপনার আদায় করতে হবে ওই পরিমাণ ঋণ আপনার বাদ যাবে, আর পরবর্তী বছর, এটা পরবর্তী বছর, যে বছর যতটুকু আদায় করতে হবে ওই বছর অতটুকু ঋণ বাদ দিয়ে তারপর জাকাত দিতে হবে। মনে করুন একজন লোক 10,00,000 টাকা ঋণই আছে, কিন্তু প্রতি বছর তাকে 1,00,000 আদায় করতে হবে, এখন তার টাকা আছে 10,00,000, সে জাকাত দিবে কিনা? 10,00,000 আছে টাকা, 10,00,000 ঋণই আছে, কিন্তু ঋণটা পরিশোধ করতে হবে প্রতি বছর 1,00,000 করে, তাহলে সে 9 লাখ টাকার জাকাত দিবে, 1 লাখ টাকা এই বছর আদায় করার ওইটা জাকাত থেকে বাদ যাবে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল? এরকম ঋণের মাসলাগুলো এখানে দেওয়া আছে। আমার আজকের যে বইটা আপনারা পাচ্ছেন কিতাবুল জাকাত, এখানে এইগুলো সব দেওয়া আছে যেগুলো আমি এখন বলছি। এই ঋণগুলো এভাবে আপনারা দেখে নেবেন। এরপরে জাকাত ফরজ হয় কিসের উপরে, জাকাতের নেশাব কি? জাকাতের নেশাব হচ্ছে কারো মৌলিক প্রয়োজন 1 বছরের থাকা পড়া খাওয়া দাওয়া এই জন্য যা প্রয়োজন, 1 বছরের খোরপোশ বাদ দিয়ে অতিরিক্ত যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে জাকাত ফরজ। অবশ্য এখানে আমাদের কিতাবগুলোতে 2 রকম বলা আছে, একটা হচ্ছে স্বর্ণের নেশাব আর একটা রূপার নেশাব। স্বর্ণ আর রূপার মধ্যে পার্থক্য আছে। স্বর্ণের বলা আছে 7.5 ভরি, বর্তমান গ্রামের ওজনে এটা হিসাব করলে স্বর্ণ দাঁড়ায় গিয়ে 20 মেসকাল, আর 1 মেসকাল হলো 4.25 গ্রাম, তার মানে 85 গ্রাম স্বর্ণ হলে 7.5 তোলা যেটাকে বলা হয় এর উপরে জাকাত ফরজ। রূপার হিসাব হলো 52.5 তোলা, যেটা 595 গ্রাম হয়ে যায়। সতর্কতার জন্য আমরা বলি 600 গ্রাম রূপার দাম। এখন রূপা এবং সোনার অনেক পার্থক্য, কি করবেন? এক্ষেত্রে হানাফি মাজহাবের বক্তব্য হচ্ছে এই দুইটার মধ্যে বাজারে যেটার দাম কম, যেমন এখন রূপার দাম কম, যেটার দাম কম ওইটার দাম হিসাব করতে হবে। এটা হানাফি মাজহাবের বক্তব্য, যাতে গরিবদের ফায়দা বেশি। কারণ স্বর্ণের হিসাব করলে এখন স্বর্ণের ভরি কত? প্রায় 63,000 টাকা। তো 63,000 টাকা হলে 7.5 ভরি স্বর্ণের দাম কত হয়? প্রায় 4.5 লাখ টাকা। তাহলে 5 লাখের নিচে জাকাত হচ্ছে না। অপরদিকে রূপার দাম হলে অনেক কমে জাকাত ফরজ হয়ে যায়। ধনী সংখ্যা বাড়ে, গরিবদের লাভ বেশি হয়। হানাফি মাজহাবের ফতোয়া হচ্ছে এই, এক্ষেত্রে গরিবদের লাভের দিকে তাকাইয়া রূপার দামটা হিসাব করতে হবে। কিন্তু যারা এর বাইরে যত আলেম আছেন তাদের বক্তব্য হচ্ছে না স্বর্ণের দামটা স্থায়ী থাকে। তাছাড়া স্বর্ণের দাম সবার জানা আছে, স্বর্ণের দাম অনেক দিন পর পর বাড়ে, আর যদি বাড়ে তা সবাই জানে, বিশ্বে একটা লেভেল থাকে। এই জন্য সবসময় জাকাতের হিসাব হবে স্বর্ণের নেশাব অনুযায়ী। এছাড়া অন্য অন্য উটের নেশাব, গরুর নেশাব, ছাগলের জাকাত, এক্ষেত্রেও যে নেশাব আছে তার সঙ্গে স্বর্ণের নেশাবের মিল আছে। কারণ 30টা গরুর নিচে জাকাত আসে না। 29টা গরুও যদি থাকে তার উপর জাকাত আসবে না। তার 29টা গরুর দাম কত? 29টা গরুর দাম হিসাব করে দেখা যায় স্বর্ণের দামের সাথে মিলে, কিন্তু রূপার দামে তো অনেক বেশি, গরুর সাথে মিলে না। উটের জাকাত, কারো যে 5টা উট থাকে তার জাকাত ফরজ হয়, 5টা উটের নিচে একটা কম হলে 4টা উট থাকলে জাকাত ফরজ হবে না। এরকম ছাগল 40টার নিচে জাকাত হবে না। এইসব কারণে ওলামাদের বিশাল একটা অংশের বক্তব্য হচ্ছে যে সবসময়ের জন্য স্বর্ণের যে 7.5 তোলা স্বর্ণ এটার যে মূল্য হয় এটার সঙ্গে মিলাতে হবে। হ্যাঁ, যদি কারো স্বর্ণ এবং রৌপ্য দুইটাই থাকে সেই ক্ষেত্রে রূপার মূল্য হিসাব করব। রূপা যেহেতু আছে, রূপা এবং সোনা আর টাকা সব আছে, সেই ক্ষেত্রে যেহেতু রূপা আছে রূপার হিসাব করা হবে, 52.5 ভরি রূপার হিসাব করব। আর রূপা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রূপার নেশাব না, সেক্ষেত্রে কোনটা হবে? স্বর্ণের নেশাব হবে। যাই হোক, স্বর্ণের হোক আর রূপার হোক, এটা জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে তারতম্য হয়। কিন্তু ফরজ হয়ে গেলে পরে দ্বিতের বেলায় আর কোনো পার্থক্য নাই। 7.5 ভরি হিসাব করেন আর 52.5 ভরি হিসাব করেন, যদি আপনার স্বর্ণের নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে তো সর্বসম্মতিক্রমে জাকাত ফরজ। জাকাত কি পরিমাণ দিবেন? 40 ভাগের 1 ভাগ স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা এবং ব্যবসার মাল, এইগুলো একটা ব্যবসার মাল। স্বর্ণের দাম কি ধরবেন? এক্ষেত্রে খেয়াল রাখবেন স্বর্ণ আপনি বাজারে বিক্রি করতে গেলে বাজারে যে বিক্রয় মূল্য আছে এটা হিসাব করতে হবে, আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন এটা না। এর মধ্যে আবার একটা পাইকারি দাম, খুচরা আপনি বেচতে গেলে যেটা আছে পাইকারি পুরাতন মালের দাম কি আর নতুন মালের দাম কি, ওই হিসাবে হিসাব হবে, খাত বাদ দিয়ে হিসাব হবে। এ বিষয়গুলো স্বর্ণ রৌপ্য এবং নগদ টাকা ব্যবসায়ের মাল সম্পর্কে। ব্যবসায়ের মালের আপনি জাকাত কেমন হিসাব করবেন? আপনার দোকানে ব্যবসায়ের যে মাল আছে এগুলো আপনি পাইকারি সেল দিলে যে দাম এখন আপনি পাবেন ওটা হিসাব করবেন। আপনি কারখানায় যে পণ্য বিক্রির জন্য মজুদ আছে অথবা যে মাল এখন প্রক্রিয়াধীন আছে, তৈরি হচ্ছে, কাঁচামাল আছে, প্রক্রিয়ার মধ্যে আছে, উৎপন্ন হয়েছে, মার্কেটে এখন রাস্তায় আছে, হকারের কাছে আছে, এই সবগুলো আপনার ব্যক্তি মালিকানার মধ্যে চলে আসবে, আপনি হিসাব করে যাকাত দিবেন। মনে করুন আপনার স্বর্ণ আছে এক ভরি, রৌপ্য আছে পাঁচ ভরি, টাকা আছে দশ লাখ, এরপরে ব্যবসার মাল আছে পঞ্চাশ লাখ, এই সব যোগ করে যেই পরিমাণ টাকা হবে ওইটার উপর থেকে শতকরা আড়াই টাকা, অর্থাৎ চল্লিশ ভাগে এক ভাগ, আড়াই পার্সেন্ট জাকাত দিবেন। এক লাখ হলে আড়াই হাজার, এক কোটি হলে আড়াই লাখ, এক কোটি হলে কত কি সুন্দর, এই যদি জাকাত ঠিক মতো দিত, আড়াই লাখটা করে কোটিপতিরা দিত, তাহলে এই দেশে গরিব থাকে? এই জাকাত গুলো বন্টন করার জন্য সুনির্দিষ্ট খাত আছে, কেমনে বন্টন করবে তা বলা আছে। এটা আমি গত জুমায় বলেছিলাম, জাকাত দেওয়ার অর্থ এই নয় আপনি কাঁচা রং দিয়ে, পাতলা সুতা দিয়ে কতগুলো শাড়ি তৈরি করে নাম দিলেন জাকাতের লুঙ্গি আর শাড়ি, আর এইটা নিতে গিয়ে একদল মানুষ পা পিষে মারা গেল। ও আমার জাতি, জাকাতের উদ্দেশ্যকে ব্যাহত করেছ, জাকাতকে নিয়ে মজাক করেছ, জাকাত এইরকম আদায় করার বিষয় নয়। জাকাত আদায় করতে হবে ইসলামী খেলাফত থাকলে, জাকাত আদায় করে সুপরিকল্পিত ভাবে, যার গরু পালার সুযোগ আছে গরু কিনে দাও, যার হাল চালাশে দরকার বলদ কিনে দাও, ছাগল কিনে দাও, মেশিন কিনে দাও, এর মাধ্যমে একবার যাদেরকে জাকাত দেওয়া হবে পরের বছর সে যেন জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়, এইভাবে জাকাত বন্টন করা হচ্ছে জাকাতের উদ্দেশ্য। জাকাত যদি কারো চিকিৎসার জন্য দেন, যত টাকা দরকার দেওয়া যাবে চিকিৎসার প্রয়োজনে, এরকম ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে, ঋণ আদায় করার জন্য যে পরিমাণ দরকার দেওয়া যাবে, এরকম ভাবে আমি খাতটা একটু পরে বলছি। জাকাতের আরো যে বিষয়গুলো আছে, জাকাত ব্যবহারের স্বর্ণ, এর জাকাত আসবে কিনা এটা নিয়ে ওলামাদের দুই মত আছে। কেউ কেউ বলেছেন যেহেতু ব্যবহারের কাপড় চোপড়, ব্যবহারের থালা বাসন, ব্যবহারের গাড়ি, ব্যবহারের বাড়ি, এগুলোতে জাকাত আসে না, অতএব ব্যবহারের স্বর্ণের উপরও জাকাত আসবে না, এটা ওলামাদের একটা মত আছে। কিন্তু এক্ষেত্রে আমি আমার বক্তব্যটা বলছি, এবং এই সঙ্গে যে ওলামাদের বক্তব্য আছে তাদের বক্তব্য তুলে ধরছি, আমার কাছেও এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হচ্ছে স্বর্ণ আর ব্যবহারের কাপড় চোপড় এক নয়, কারণ হচ্ছে এই স্বর্ণ এটা বৃদ্ধি পায়, এটা অন্য মালের থেকে আলাদা, স্বর্ণের উপর ভিত্তি করে টাকার প্রচলন হয়, স্বর্ণের উপর ভিত্তি করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ হয়, কাজেই স্বর্ণকে কাপড় চোপড়ের সঙ্গে তুলনা করা ঠিক না। এজন্য স্বর্ণ ব্যবহারের হলেও তাতেও জাকাত দেওয়া লাগবে, থালা বাসনে লাগবে না, থালা বাসন ঘরের আসবাবপত্র যত বেশি থাকুক ওগুলোতে জাকাত দেওয়া লাগবে না, অপচয় ভিন্ন জিনিসগুলো হবে কিন্তু জাকাত ফরজ হবে না। এর দলিল হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদা, যারা স্বর্ণ এবং রৌপ্য সঞ্চয় করে, পুঞ্জীভূত করে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আর ওরা খরচা করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। এখানে খাস করা হয় নাই ব্যবহারের স্বর্ণ না ব্যবহার ছাড়া, সবগুলোকে উল্লেখ করা হয়েছে। এরকম ভাবে আমর ইবনে সুহাইবান আবিয়ান জাদ্দিতে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবীর কাছে একটা মহিলা আসলো, তার সঙ্গে ছিল তার একটা মেয়ে, তার হাতে ছিল দুইটা স্বর্ণের রুলি, আল্লাহর রাসূল ব্রেসলেট, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন এগুলোর যাকাত দাও, সে বলল না যাকাত দেই না, কালালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়াসুরুকে আইয়ুসাফিরাকিল্লাহু বিহিমা ইয়াওমাল কিয়ামা সাওয়ারাইন মিন্নার, তুমি কি চাও যে আল্লাহ তাআলা তোমাকে এই দুইটা চুরির বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে দুইটা আগুনের চুরি পরাই দিবেন? এরপরে ওই মেয়েটা এই দুটো খুলে আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলেন, বলে আল্লাহর আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলাম, জাকাত হিসেবে আপনি আর দান করুন যেখানে চান। এতে বোঝা গেল ব্যবহারের স্বর্ণের উপরে জাকাত দেওয়া ফরজ। আয়েশার থেকে একটা হাদিস আছে, উনি একটা একটা রুলি বানাইলেন, আল্লাহর রসুল সাল্লাম জিজ্ঞেস আছে এটা কি, এটা আপনার জন্য আমি একটু সাজগোজ করার জন্য এটা তৈরি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি কি জাকাত দাও, বলে না জাকাত দেই না, আল্লাহ রাসূল বলেন হুয়া হাসবুকে মিনান নার, এটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বোঝা গেল যে ব্যবহারের স্বর্ণেরও জাকাত দিতে হবে, কাজে এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। এখানে আরেকটা কথা বলে দেই, বাড়ি যারা তৈরি করে ভাড়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য, কলকারখানা ভাড়া দেওয়ার জন্য গাড়ি, এই কলকারখানার জাকাত নাই, ওটা আয়ের উপর জাকাত আসবে। এরকম জমি, যারা জমি ক্রয় করেছেন বাড়ি করার জন্য, এটার উপরে জাকাত নাই। এরকম ভাবে আপনার ফসলের জমি, আয়ের উপরে জাকাত হবে। ভাড়ার জন্য যে বাড়ি তৈরি করা হয়, আয়ের উপরে জাকাত হবে, অন্যান্য জাকাত এসব মিলে জাকাত হবে, ওই বাড়ির মূল্য না। তবে কেউ যদি প্লট বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করে, তাহলে প্লট আর ফ্ল্যাট হলো তার মূলধন, এটা হিসাব করে জাকাত দিতে হবে। মনে করুন কেউ জমি বেচে আর কিনে, তাহলে তার জমির যে মূল্য ওর উপর জাকাত আসবে। কেউ বাড়ি করে আর বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করে, ওটা ফ্ল্যাটের মূল্যর উপর জাকাত আসবে। আর একটা হচ্ছে না, সে বাড়ি করে ভাড়া দেওয়ার জন্য করে, তাহলে বাড়ির মূল্য জাকাত আসবে না। কলকারখানা আপনি করলেন, ওটার মূল্যর উপর জাকাত আসবে না, আয়ের উপরে জাকাত আসবে। গাড়ি ভাড়া দিচ্ছেন, এই ভাড়ার গাড়িতে গাড়ির মূল্য জাকাত আসবে না, ওটা ভাড়া যা পাবেন তার উপর জাকাত আসবে, আয়ের উপরে, উৎপন্নের উপরে। আর যদি কোনো গাড়ির ব্যবসা করে, গাড়ি বেচা কিনা করে, তার সেক্ষেত্রে গাড়ির মূল্য হিসাব করতে হবে। তো এ গেল আপনার গাড়ি, স্বর্ণ, বাড়ি, এগুলোর জাকাত। এরপরে জাকাত অগ্রিম দেওয়া যাবে। কারো মনে করেন জাকাত এখনো বছর পূর্ণ হয় নাই, চন্দ্র মাস হিসাবে বছর পূর্ণ হবে, পূর্ণ হয় না, আগেই জাকাত দিতে, তার রমজান মাস তো দিতে পারে, হিসাব করে দিতে হবে, পরে ওটাকে যোগ করে নিবে, এভাবে দেওয়া যাবে। এরকম বৈদেশিক মুদ্রা কারো কাছে থাকলে ওটার জাকাত দিবে, যে বিক্রয় মূল্য আছে তার উপর ভিত্তি করে। এরকম ভাবে আরো যে দাপ্তরিক কাজগুলো আছে সেখানেও এই যেগুলো বললাম যে এগুলো জাকাত ওভাবে দেওয়া হবে। অবৈধ যদি আয় থাকে, অবৈধ আয়ের কোনো জাকাত নাই, আপনি মরা গোস্ত বিক্রি করলেন, পচা গোস্ত বিক্রি করলেন, মদ বিক্রি করলেন, শুকুরের মাংস বিক্রি করলেন, এগুলো এরকম ভাবে ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে যে টাকা নিল, এতে কোনো জাকাত নাই, এটা তার জন্য বৈধ মাল না। আর হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ, সেগুলো আপনার এগুলো জাকাত আসবে না। এরকম নিষিদ্ধ পন্থায় যে মালগুলা আদায় করা হয়, পতিতাবৃত্তির মাধ্যমে যে কামাই করা হয়, এগুলোর জাকাত নাই, জাকাত ফরজ হবে না। এরকম ভাবে আপনার পশুর উপরে জাকাত আছে, সেগুলো আমাদের দেশে তো দরকার নাই, আমি এগুলো আলোচনা করছি না, আমার বইতে এগুলো লেখা আছে, জাকাতের উপরে বই আছে, বিস্তারিত যে আলোচনা করলাম সবগুলো দেওয়া আছে, এবং আর অতিরিক্ত অনেক মাস্তা মাসাইল আছে। আপনারা এগুলো ওখান থেকে কিনে নেবেন, মাত্র 25 টাকা দাম দেওয়া হয়েছে, যেহেতু এক ভাই কিছু এখানে সাহায্য করেছেন, সেই জন্য আপনাদেরকে সস্তায় দেওয়া গেছে। আমি এই জন্য আগেও বলেছিলাম, আপনারা যদি আগেই আসেন আমরা এগুলো সস্তায় ছেড়ে দিব। তো যাই হোক, মাত্র 25 টাকা আপনারা নিয়ে নেবেন, 112 পৃষ্ঠার বই, অসুবিধা নেই, আপনারা এগুলো পড়বেন, জাকাতের ব্যাপারে আছে। সাদকায় ফেতরা, রমজানের পরে ফেতরা দেওয়া হয়, এটা গুরুত্বপূর্ণ একটা মাসলা, ফেতরা দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ, ওয়াজিব বলা হয় কিন্তু আসলে ফরজ, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলে উল্লেখ করেছেন। তবে ওয়াজিব আর ফরজে আদায়গত কোনো পার্থক্য নাই, এটা শুধু শাব্দিক পার্থক্য, এটা সাদাকাতুল ফিতর, এটা জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন, হাদিসে বুখারী হাদিস, বুখারী শরীফের 1432 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন। জাকাতুল ফিতর বা সাদকায়ে ফিতর একই কথা, জাকাতুল ফিতর বলা হয়, সাদকায়ে ফিতর বলা হয়, 100 খেজুর অথবা 100 জব, আলাল আব্দে ওয়াল হুররে, দাস হোক, আজাদ হোক, এরকম পুরুষ হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, সকলের পক্ষে আদায় করতে হবে, এমনকি ঈদের রাত্রে যার জন্ম তার পক্ষ থেকে আদায় করতে হবে। তবে পেটের বাচ্চার পক্ষ থেকে আদায় করা ফরজ নয়, তবে যদি কেউ আদায় করে দেয় অনেক ভালো, আদায় করে দিলে ভালো, কিন্তু দেওয়া ফরজ নয়। কিন্তু যে শিশু ওই ঈদের রাত্রে জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকেও ফেতরা আদায় করতে হবে। এই ফেতরা আদায় করতে গিয়ে হানাফি মাজহাবে যেটা বলা আছে, সাদকাতুল ফিতরের যে যাকাতের যে নিসাব, ওই নিসাব পরিমাণ মাল যার কাছে ঈদের রাত্রে থাকবে তার উপরই ফেতরা ওয়াজিব। অর্থাৎ ওই যে ব্যস্কম এতটুকু যাকাতের জন্য এক বছর তার মালিকানায় থাকা ফরজ, কিন্তু ফেতরার জন্য এক বছর থাকা ফরজ নয়, ওই রাত্রে এই পরিমাণ মালের মালিক হলেই তার উপরে ফেতরা দেওয়া ফরজ। এটা হানাফি মত। আর অন্যান্য ইমামদের মত হচ্ছে যে না, এই জাকাত পরিমাণ মালের দরকার নাই, নিজের মৌলিক প্রয়োজন বাদ দিয়া যদি এক বছরের, কারণ আল্লাহর রসুল বিবিদেরকে এক বছরের খোরাক দিয়ে দিতেন, সেই হিসেবে বিশুদ্ধ মত এটা যে এক বছরের খোরাক পরিমাণ যার কাছে মাল থাকবে ওই ব্যক্তির উপরে ফেতরা দেওয়া ওয়াজিব। ফেতরা দিবেন কি দিয়ে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ আল খুদরি বুখারী হাদিস, বুখারী শরীফের ফেতরার আলোচনায় আছে, এখানে বলা আছে, কুন্না নুখরিজু ফি হাদিস রাসূলুল্লাহ ইয়াউমাল ফিত্রে সাআম মিন তাআমিন, আমরা ঈদুল ফিতরের দিন খাদ্য দিয়ে ফেতরা আদায় করতাম, খাদ্য দিয়ে ফেতরা আদায় করতেন। আর এক হাদিসে আবু সাঈদ খুদরি থেকে বলা আছে, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম, সাআম মিন তাআমিন, 100 খাদ্য, আও সাআম মিন শাইরিন, 100 জব, আও সাআম মিন তামারিন, 100 খেজুর, আও সাআম মিন আকিতিন, 100 পনির, আও সাআম মিন জাবিবিন, 100 কিশমিশ। বুখারী শরীফ হাদিস, হাদিস নাম্বার 1439 নাম্বার হাদিস। এতে বোঝা গেল আসলে যেই এলাকায় যেটা প্রধান খাদ্য ওইটা দিয়ে জাকাত দিতে হবে। আমরা খাই চাউল, হিসাব করি গমের, তো মাছের খাদ্য হিসাব করো, গরুর খাদ্য হিসাব করো। হ্যাঁ, বিদেশিদের রুটির হিসাব না করে তুমি গরুর খাদ্য হিসাব করো, এটা আমাদের দুর্ভাগ্য। অবশ্য এবছর একটু ডেভেলপ করেছে, আপনারা দেখেছেন ইসলামিক ফাউন্ডেশন এবারে যে ঘোষণা করেছে, বলছে গমের দাম হিসাব করলে 53 টাকা নিষ্পোষা, আর যদি কিশমিশ হিসাব করে এত টাকা। কারণ এগো কানে পানি গেছে, হাদিসে পরিষ্কার বলা আছে যে যাকাতুল ফিতর এই কিশমিশ দিয়ে দাও, আর জব দিয়ে দাও, এরকম ভাবে পনির দিয়ে, এরকম ভাবে খেজুর দিয়ে। তার মানে হচ্ছে যেই অঞ্চলে যেটা ওই অঞ্চলে ওইটা দিয়ে ফেতরা দেওয়া উচিত। এই ফেতরা গরুর খাদ্য দিয়ে হবে না, এই ফেতরা ভিন দেশের খাদ্য দিলে হবে না। আমি এই জন্য আমার ওই যাকাতুল ফিতর সম্পর্কে লিখে দিয়েছি যে আমি এখানে বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছি না, কিন্তু আপনাদেরকে উত্তম পরামর্শ দিচ্ছি যে এক্ষেত্রে আপনারা চাউল খান, এই চাউল দিয়ে আপনারা সাদকায়ে ফিতর আদায় করে দেন, চাউল কিনে গরিবদেরকে দিয়ে দেন। এটা খেয়াল রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেন নাই। এখনো আরবরা টাকা পয়সা দিয়ে ফিতরা দেয় না, ফিতরা দেয় তারা দেখবেন ঈদের আগের রাতে এক রাস্তায় চাউল ওইরকম 2.5 কেজি করে তারা পোটলা বেঁধে রাস্তায় রেখে দিয়েছে, বাঙালিরা নেয়, গরিবরা নেয়, নিয়ে নিয়ে খাচ্ছে। এটা সহি নিয়ম, এটা দিয়ে আদায় করা, যে যেটা খায়। এবং মূল্য দিয়েও আল্লাহ নবী দেন নাই, এটা হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দিয়ে দিতেন। কাজী এটাকে খাস করে দেওয়া, এরপরে নেস্ফ সা, এখানেও সায়ের ব্যাপারটাও আলাদা আছে। আল্লাহর নবীর যুগে সা ছিল একটা, যেখানে আমরা হিসাব করেছি 2 কিলো 40 গ্রামের মতো ধরে মাপে, একটু বেশ কম আছে, আপনারা এটা পড়লে পাইবেন, একটু বেশ কম আছে। কারণ আগে ছিল পাত্র, কৌটা বা পুরা, পুরার মধ্যে চাউল দিলে 1 ওজন হয়, গম দিলে 2 ওজন হয়, খেজুর দিলে 2 ওজন হয়, কিশমিশ দিলে 2 ওজন হয়। এই বিতর্কের থেকে বাঁচার জন্য আমরা বলি এককালে সোজা 2.5 কিলো করে দিয়ে দেন, তাহলে একেবারে ঝামেলা মুক্ত। চাউল কিনে পোটলা করে গরিবদেরকে দিয়ে দেন, যেই ধরনের চাউল আপনি খান, আপনি খান ভালো চাউল, গরিবদেরকে দেবেন নিম্নমানের চাউল, এটা করেন না। এখন আমাদের যে 53 টাকা হিসাব করে দিয়েছে, আমি এটার সঙ্গে ঝগড়া করতে চাই না, যারা ওটা মানতে চান মানেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার দায়িত্ব আছে হাদিসটাকে শুনাইয়ে দেওয়া। আমি সেটা করলাম যে হাদিসে কোনো জায়গায় এরকম বলা হয় নাই তুমি খাইবা চাউল আর দিবা বিদেশি খাদ্য রুটি দিয়ে আটা দিয়ে হিসাব করে, এরকম তুমি খাইবা পোড়ার চাউল, তুমি খাইবা মিনিকের চাউল, তুমি খাইবা কি আরো যে দামি চাউলগুলো আছে, আর দিবা তুমি মোটা চাউল দিয়ে, এটা বলা হয় না খাদ্য দিয়ে। এরপরে গরিবের ঈদ আগে আল্লাহ তাআলা ইসলামকে কি সুন্দর করে দিয়েছেন, গরিবের ঈদ আগে সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি ঈদের সালাতের আগে আদায় করলো, ফাহিয়া যাকাতুল মুআদ্দাতুন, এটা ফিতরা হিসেবে আদায় হলো এবং সেটা কবুলের সওয়াব পাবে। আর যে ব্যক্তি জুমার পরে আদায় করলো, ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত, এটা অন্যান্য দানের মতো একটা দান, তবে আদায় করতে হবে, সওয়াব কমে গেল। অন্যান্য দানের মতো সওয়াব পাইবেন, কিন্তু ঠিকই আদায় করা বাতিল হয়ে যায় না, এটা আদায় করতেই হবে, এটা ফরজ বা পরিভাষাগত ওয়াজিব, কিন্তু কোনো পার্থক্য নেই, ফরজই বলা হয়েছে হাদিসে, এটা আদায় করতে হবে। ফেতরা কাকে দিবেন, এখানে বলা হয়েছে তোমা তানদিল মাসাকিন, এই বইতে 8টা খাত দেওয়া আছে যাকাতের জন্য, ফেতরার জন্য ওই 8 খাতে আদায় করতে পারবেন, তবে গরিবদের অধিকারটা এখানে বেশি। কারণ এখানে হাদিসে বলা আছে এই 7 কাতুল ফেতের ফরজ করা হয়েছে কিসের জন্য, আল্লাহ রসুল বলেছেন যে এই রমজানে যে সাধারণ ত্রুটি বিচ্যুতি হয়েছে ওইগুলোর পূর্ণ কাফারা হয়ে যাবে আর গরিবদের খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। ইসলাম এমন এক দিন যাকাত দিয়ে তাদেরকে যেমন স্থায়ী এস্টাবলিশ করার ব্যবস্থা করেছে, ঠিক তেমনি ভাবে আবার সাময়িক ভাবে ঈদের দিনে ধনীরা ঈদ করবে, ভালো জামা পরবে, ভালো খাবার খাবে, গরিব যেন সেই দিন ভিক্ষা না করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের ঈদটা আগে করার জন্য দিয়েছেন, 1-2 দিন আগে গরিবের ফিতরা আদায় করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।